الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা বলবো একটি ইবাদতের কথা, যে ইবাদত কথাহীন ইবাদত, গুপ্ত ইবাদত, মনের ইবাদত, আর সেটা হল ভরসা। আমাদের ভরসাস্থল, প্রত্যেক কাজে ভরসাস্থলকে আল্লাহ। শুরু থেকে ভরসা হবে, শেষ ভরসাও কে? আল্লাহ। যার কেউ নেই তার আল্লাহ আছে, এ কথা ঠিক না। যার কেউ নেই তারও আল্লাহ আছে, যার সবাই আছে তারও আল্লাহ আছে, যার সব কিছু আছে তারও আল্লাহ আছে, যার কিছু নেই তারও আল্লাহ আছে। যার কিছু নেই তারও উচিত আল্লাহর উপরে ভরসা করা, যার সব কিছু আছে তারও উচিত আল্লাহর উপরে ভরসা করা। আমি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছিলাম, তা করতে সেদিন আমার গলা খারাপ হয়ে গেল, যে এক লোক বাংলাদেশে যেতেই হবে, টিকিট পাচ্ছিল না, বলল রিয়াজে যাও, রিয়াজে গিয়ে টিকিট পেল না, বলল স্পেশাল কোটা দেখো, স্পেশাল কোটাতেও টিকিট পেল না, তাকে যেতেই হতো, না গেলে তার বিশাল ক্ষতি হয়ে যাবে। শেষকালে তাহাজ্জুদের নামাজে সে মুসাল্লায় দাঁড়িয়ে বা মুসাল্লায় বসে মোনাজাত করে বলতে লাগলো, আল্লাহ গো সব দরজা বন্ধ কিন্তু তোমার দরজা খোলা, এখন তুমি আমার টিকিটের ব্যবস্থা করে দাও। এটা ঠিক না ভুল? সেদিন অনেকে বলেছিলেন ঠিক, কারণ সব দরজায় লাথি খেয়ে শেষকালে আল্লাহর কাছে গিয়ে আল্লাহ দরজায় করাঘাত করছি। বলেছিলাম ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া, যদি ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে হয় যাকে আপনি ডিঙ্গিয়ে যাচ্ছেন তার রাগ হয় না? হয় না? উচিত ছিল আমাকে জিজ্ঞেস করা, উচিত ছিল আমার কাছে আগে বলা, উচিত ছিল আমার কাছে ঋণ নেওয়া, উচিত ছিল আমার কাছে চাওয়া, তা না চেয়ে আমার থেকে দূরে যারা তারা আপন হল, তাদের কাছে আগে গেলে, চাইতে হাত পাতলে তাদের কাছে, শেষকালে লাথি মারল, তখন তুমি আমার দরজায় এসে বলছে সব দরজা বন্ধ হলে তোমার দরজা খোলা। নিশ্চয়ই সাধারণ জ্ঞানও তাই বলে যে এখন তোমাকে আমি কেন সাহায্য করব, আল্লাহর ইচ্ছা করতে পারেন সেটা আলাদা কথা, কিন্তু বলছি ভুল পদ্ধতি, ভুল কেন? কারণ শুরু থেকেই তোমার উচিত ছিল কারোর ভরসা, তোমার যে সৃষ্টিকর্তা, বাকি মানুষ তো আল্লাহরই সৃষ্টি, তোমার মা বাপ, তারপরে তোমার চাকরি, তারপরে তোমার টাকা পয়সা, তারপরে তোমার ছেলে, শক্ত সামর্থ্য ছেলে এখন হয়েছে চাকরি করছে, তার উপরে তোমার ভরসা, কিন্তু আগে ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ঘর থেকে বের হবে তখন কি বলো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘর থেকে বের হতে তুমি চাকরিতে যাচ্ছ, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি কোথাও কোন বড় কাজে যাচ্ছ, যে কাজের আশা ভরসা সবসময় কার উপর থাকতে হবে? শুরুতেই তুমি কার নাম করো? আল্লাহর নাম করো, শুরুতেই বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বেরোচ্ছি। তারপরে তোমার সাথে সার্টিফিকেট আছে সমস্যা নেই, কারণ সার্টিফিকেট না হলে চাকরি হবে না। তারপরে তোমার ব্যাকিং আছে সমস্যা নেই, ব্যাকিং লাগে অনেক সময়, ঘুষও লাগে তাই না? কিন্তু দরখাস্ত দেওয়ার আগে, সমস্ত অফিসে দরখাস্ত পেশ করার আগে কোথায় দরখাস্ত পেশ করো? উপরওয়ালার কাছে। উপরওয়ালার কাছে আগে দরখাস্ত দাও, তারপরে যাও মানুষের কাছে দরখাস্ত নিয়ে। আমি আপনাদেরকে এক কথাও বলেছিলাম যে বানি আদম, আদম সন্তানের সমস্ত হৃদয় কোথায় আছে? প্রত্যেকের বুকে বুকে হৃদয় আছে তাই না? কিন্তু এই হৃদয় কোথায় আছে? আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফায়েশা, আল্লাহ তাআলা এই সমস্ত হৃদয়কে, এই সমস্ত অন্তরগুলোকে ইচ্ছা মতো ঘোরান ফেরান। এই জন্য নাম হয়েছে কাল্ব তাই না? পাল্টায়, সন্ধ্যায় একরকম তো সকালে একরকম, সন্ধ্যায় একসময় একজনকে ভালোবাসলেন, সকালে গিয়ে আবার তার শত্রু হয়ে গেলেন, এটা হয় না? হয় না? একদম ফাঁকা মরুভূমিতে পড়ে থাকা তুলোর মতো, যেদিক থেকে হাওয়া আসে তার বিপরীত দিকে উড়ে যায় মেঘের মতো, তার কোন স্থিরতা নেই। যে সেখানে স্থির সুস্থতা পাবে তা না, সব সময় হৃদয় পরিবর্তন হতে থাকে। আর এই জন্যই আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আল্লাহ হে হৃদয় সময়ের আবর্তনকারী, তুমি তো মানুষের মন, সমস্ত মনকে তুমি আবর্তন করে থাকো, আমার মনকে যেন তোমার দিনের উপরে, আমার মনকে যেন তোমার দিনের উপরে স্থির রেখো, আমার মন যেন এদিক সেদিক ছুটে না যায়। দরখাস্ত দাও আল্লাহর কাছে, তারপর চাকরিতে যাও, চাকরি চাকরি তোমার পাকা হবে যদি আল্লাহ তাআলা ওই যে চাকরির ইন্টারভিউ নেবে, যে চাকরি তোমাকে দেবে সাইন করে দিলে চাকরি হয়ে যাবে, তার হৃদয়টাকে যদি ওখানে পরিবর্তন আল্লাহ আগে করে দেন, তাহলে এখানে কোনো সমস্যাই হবে না, না তোমার ঘুষ লাগবে আর না তোমার। আগে দরখাস্ত ওখানে দাও, প্রথম ভরসা হবে কার উপরে, শেষ ভরসাও আল্লাহর উপরে ভরসা। আল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপরেই ভরসা করো যদি তোমরা মুমিন হও, আর মুমিন না হলে মাফে মুশকিল, যার উপরে ভরসা করবে করো, তলোয়ারের উপরে ভরসা করো, শক্তির উপরে ভরসা করো, মূর্তির উপরে ভরসা করো, পীরের উপরে ভরসা করো, ভরসা করো যার উপরে ইচ্ছা, কিন্তু যদি মুমিন হও, ইন কুনতুম মুমিনিন, তাহলে তাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে, একমাত্র আল্লাহর উপরে ভরসা। ভরসা সম্পর্কে আপনারা জানেন যে ভরসা করা, কোন কাজের দায়িত্ব দেওয়া, কোন কাজ সুপর্দ করা, এই জন্য আমরা উকিল বলি। উকিল মানে কি? উকিল মানে কি? হ্যাঁ, উকিল মানে হল প্রতিনিধি, মানে আপনি যে কাজটা আপনার করা উচিত ছিল তা আপনার হয়ে একজন করে দিচ্ছে, এ হচ্ছে উকিল। নিয়ম হচ্ছে যেমন এখানকার কোর্টে আছে, সরাসরি অপরাধীর সাথে কথা বলবে কে? হাকিম বা জজ, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আপনি বলছেন আমি হয়তো ভাষা বুঝি না, হয়তো আমি বলতে পারবো না, কি আমি ঠিক মতো বোঝাতে পারবো না হাকিমকে, এই জন্য একজন উকিল ধরো, উকিল ধরো, না হয় কোর্টে জিততে পারবে না, যে উকিল ধরা হয়, আর উকিল থেকেই তো তাওয়াক্কুল, তাই না? তার উপরে ভরসা করেন আপনি যে আমার উকিল হচ্ছে, আরে অমুক উকিলের কাছে যা, সেখানে গেলে দেখবি কেস একদম ফাইন, তোর জন্য কি হয়ে যাবে, কেস তুই জিতে যাবি, এই জন্য বড় উকিল ধরতে বলে। আর এই জন্য সেই সেই সেই কোর্টের উপরে কেস করে আমাদের পীর সাহেবরা বলে উকিল ধরো বাবারা, না হয় পার পাবে না, নিচ মন হীন মন, ওই উকিল আর এই উকিল, সেই কোর্ট আর এই কোর্ট, সেই বিচারক আর এই বিচারক, কেয়ামতের কোর্টে উকিলের দরকার হবে কেন? দুনিয়াতে দরকার হয় কেন সেটা বোঝো আগে। আমি হুজুর ভাষা জানি না, আল্লাহ তাআলা তোমার ভাষা হাকিম বোঝেন, আল্লাহ বোঝেন না, আমি হুজুর গুছিয়ে বলতে পারবো না, ঠিক আছে, তুমি যদি বোবাও হও বলতে নাও পারো, তোমার হাকিম দুনিয়ার হাকিম বুঝতে পারবে না, কিন্তু সে হাকিম পারবে না বুঝতে, তাহলে তোমার উকিল নয়কে ছয়, ছয়কে নয় করতে পারে, আর সেটা হাকিমে ধরার ক্ষমতা নেই, কিন্তু কিয়ামত কোর্টের হাকিম পারবেন না ধরতে আল্লাহ। এই জন্য আল্লাহ খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাই ওয়াকিল, প্রত্যেকের ওয়াকিল তিনিই, দরকার হলে ফাত্তাকিজু ওয়াকিলা, তাকেই উকিল ধরো, কাফা বিল্লাহি ওয়াকিলা, আর উকিল হওয়ার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট, ভরসা করতে হলে তারই উপরে করো, সুতরাং একমাত্র ভরসা স্থলকে আল্লাহ ভরসা, শরীয়ত পরিভাষায় একমাত্র আল্লাহর উপর হৃদয়ে ভরসা রাখা, এ হচ্ছে তাওয়াক্কুল, এটা হচ্ছে ইবাদত। আর শরীয়ত ভরসা যখন করবেন তাতে আপনার তিনটে কর্ম থাকবে, আল্লাহর উপর প্রকৃতপক্ষে সত্যিকার নির্ভর করা, মিছামিছি না, মিছিমিছি না, তার মানে ভরসা করছেন মিছামিছি তা না, সত্যপক্ষে আল্লাহর উপরে ভরসা হতে হবে। মুখে বললাম আর কাজে অন্যরকম, মুখে বললাম বিসমিল্লাহে তাওয়াক্কাল তো আলাল্লাহ, মানে বুঝলাম না আর বেরিয়ে গেলাম ঘর থেকে, ভরসা আছে কার উপরে? আমার অনেক সার্টিফিকেট আছে, তাই না? বাস আপনি কোর্টে যাচ্ছেন সেখানে কেস জেতার জন্য, আমার উকিল এমন আছে না, হ্যাঁ তাওয়াক্কাল তো আলাল্লাহ, কিন্তু সে মানে বোঝে না বা আল্লাহর উপরে সঠিক ভরসা করে না, তা না, মৌখিক ভরসা না, বরং প্রকৃতপক্ষে ভরসা করতে হবে। নম্বর দুই, আল্লাহর প্রতি আস্থা রাখা এবং এই বিশ্বাস করা যে সকল বিষয় কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য বললাম মানুষের হৃদয় কার হাতে? তুমি কোর্টে জিতবে, হাকিম যে জিতটা তোমার নামে লিখবে কোত্থেকে আসবে? এই কলম, কলমের যখন কাজ যখন লিখবে, সেই লিখার এটা কোত্থেকে আসবে? ফায়সালাটা আল্লাহর পক্ষ থেকে আগে আসবে, এটাও বিশ্বাস রাখতে হবে যে ফায়সালা কোথায়? আল্লাহর পক্ষ থেকে। নম্বর তিন, বৈধ ওসিলা ব্যবহার করা, এ নয় যে ভরসা করার মানে তদবির করা যাবে না, কিরকম আল্লাহ তাআলা বলেছেন ভরসা করো, আর ভরসা করো মানে আল্লাহর উপর ভরসা করো, রুজির মালিককে আল্লাহর উপরে ভরসা করো, রুজি আসবে। ফাত্তাগু ইনদাল্লাহির রিজক, আল্লাহর কাছে রুজি চাও, আল্লাহর উপরে ভরসা করো। যে রুমে তালা বন্ধ করে ঘরের ভেতরে বসে থাকো, আল্লাহর ইচ্ছায় তোমার কাছে রুজি আসবে মারিয়ামের মতো। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। মারিয়াম জাকারিয়া গেছেন, মারিয়াম কি ব্যাপার তোমার কাছে এই রুজি করতে গেল, অসময়ের ফল, এতে তো মৌসুম নয় এই ফলের, এ কোথেকে আসছে? বলছে হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যাকে ইচ্ছা ইচ্ছা মতো রুজি দেন। বাস আপনি এই কথা শুনেছেন, দেন রুম বন্ধ করে চুপ করে ঘরে বসে থাকেন, আপনার কাছে রুজি আসবে, তাই না? যদি বলেন আমি মারিয়াম তো ঠিক আছে আসবে, না বসে থাকা চলবে না, বসে থাকা চলবে না, কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলে, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করো, সত্যপক্ষে ভরসা করো, লারুজিকতুম, তাহলে তোমরা রুজি প্রাপ্ত হবে, কামাতুর জাকু আত্তায়ের, যেমন পাখি রুজি প্রাপ্ত হয়। কেমন রুজি প্রাপ্ত হবে? যেমন পাখি রুজি প্রাপ্ত হয়, কিভাবে? তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, খালি পেটে বের হয়ে যায় আর ভরা পেটে বাসায় ফেরে। কথা খেয়াল করলেন? রুমে বসে থাকবেন, ঘরে বসে থাকবেন, বইয়ের আঁচল ধরে বসে থাকবেন, নাকি ঘর থেকে বের হতে হবে? পাখি বের হয়ে যায়, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, বের হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। এখানে দেখেন কেনা বেচা কি ব্যবসা রুজি আনে, তাই না? কিন্তু জুমার দিনে আজান হয়ে গেলে আর না, যাও আল্লাহর জিকিরের দিকে তাড়াহুড়ো করে যাও, আর ব্যবসা বাণিজ্য ত্যাগ করো। তারপরে কি বলছেন আল্লাহ? জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তারপরে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ফাইজা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, রুজি আসবে, তাই না? কি বলছেন আল্লাহ তাআলা? ফান্তাশিরু ফিল আরদ, দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, দুনিয়া হচ্ছে রুজির ভান্ডার, দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ আল্লাহর রুজি অনুসন্ধান করো। ঘরে বসে থাকলে রুজি আসবে না? এই যে মানুষরা দেখেছেন রাস্তায় বসে থাকে, কিসের জন্য বসে থাকে? রুজির জন্য। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর বেশি বেশি জিকির করো। এদের যদি যারা রাস্তার ধারে বসে রুজি মানুষের কাছে সন্ধান করছে, ভরসা কি মানুষ, এরা আসবে আমাদেরকে তুলে নিয়ে যাবে, আমরা কাজ করবো আর আমরা রুজি পাবো। আর আল্লাহর উপরে যদি ভরসা না থাকে, বুঝতে পারছেন আল্লাহর ইচ্ছা। কথা হলো কি, যে ঘরে বসে থাকলে হবে না, স্ত্রীর আঁচল ধরে বসে থাকলে হবে না, ঘর ছেড়ে ঘরের মায়ার বন্ধন ছিন্ন করে বের হতে হবে ঘর থেকে। কিসের সন্ধানে? রুজির সন্ধানে। কিন্তু তার আগে কি থাকবে? আল্লাহর উপরে ভরসা। তাহলে আল্লাহর উপরে ভরসার বিপরীত কাজ বা প্রতিকূল কাজ এ নয় যে আমি কিছু মানে তদবির গ্রহণ করলাম, ওসিলা গ্রহণ করলাম। যেমন চাকরি পেতে হলে পরীক্ষা দিতে হয়, আর পরীক্ষা দিয়ে সার্টিফিকেট জোগাড় করতে হয়, নাকি আল্লাহর উপরে ভরসা করবে বিনা সার্টিফিকেট চাকরি? আল্লাহ দেয় তো এমনিই হবে, তাই না? আল্লাহ দেয় তো এমনিই হবে, বলে আল্লাহ যদি রুজি দেয় তো আমাকে এইখানেই আমি রুজি পাবো, সেটা আলাদা কথা। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আপনার পাহাড়কে সোনা করে দিতে পারেন, তাই না? সেটা আলাদা কথা। কিন্তু যেটা নিয়ম নীতি সেটা হলো যে আল্লাহর উপরে ভরসা করবেন, কিন্তু সেই সাথে কি করবেন? কাজ করবেন, তদবির করবেন। আল্লাহ যদি ইচ্ছা করেন তো আমার ঘর ধানে ভর্তি করে দেবেন, ঠিক না? চাষ করতে হবে না? তাহলে ভরসা হচ্ছে কি যে জমির উপরে চাষ, জমিতে চাষ দাও, তারপরে ধান রোপণ করো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। তার কারণ অনেক সময় এমন হয় যে আপনি চাষ করছেন অথচ ধান হচ্ছে না, হয় না? হয় না, আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহর উপরে ভরসা থাকলে, ভরসা করলে এইভাবে করতে হবে, চাষ করো তারপরে তারপরে ভরসা রাখো। ওই যে একটা কথা গল্প মাঝে মাঝে বলি আপনাদেরকে, যে হ্যাঁ শহীদ মিয়ার গ্রামে গেলাম কোন মাদ্রাসার আদায় করতে কিংবা কিছু করতে, শহীদ মিয়া তখন আমাকে বলল, হুজুর আমার জন্য দোয়া করেন যেন একটা ছেলে হয়, ছেলেকে মানুষ করব, ভালো জায়গায় পড়াবো, লেখাপড়া করাবো, আপনাদের মতো আলেম করব, মদিনায় পাঠাবো। মাশা আল্লাহ, ভালো, আল্লাহ আপনার বরকত দেখ, আল্লাহ যেন আপনার সন্তান দান করুক। তার পরের বছরে গেলাম, একই অবস্থা, পৌষ মাসে আদায় করতে গেছি ধান আদায় করতে, আবার শহীদ মিয়া কয়, হুজুর দোয়া করেন না আমার জন্য ছেলে হয়। এমন কি ব্যাপার, ছেলে হয়নি? না। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ছেলে দেখ, আপনি এই দোয়া পড়বেন রাব্বের, কি বলে, রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, এসব দোয়া পড়বেন। আচ্ছা ঠিক আছে হুজুর, আচ্ছা ঠিক আছে। তৃতীয় বছরেও গেলাম, ওই একই অবস্থা, আমরা কি শহীদ মিয়া আপনার এখনো ছেলে হয়নি? না। কত বছর বিয়ে হলো? বলছে হুজুর বিয়েই তো হয়নি। কি কান বলছে, বিয়েই তো হয়নি, তা তোমার বিয়ে হলো না আর তুমি ছেলের উপর ছেলে চাইছো, আল্লাহর কাছে দোয়া করছো যে আমি চাই সন্তান, এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? মোট কথা, আল্লাহর উপরে ভরসা করতে হবে, কিন্তু ভরসার আগে, ভরসার সাথে সাথে কি করতে হবে? তদবির গ্রহণ করতে হবে। না হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বা আমি উঁট বেঁধে ভরসা করব না উঁট ছেড়ে দিয়ে ভরসা করব? মরুভূমির মাঝে গেছেন, যে মরুভূমিতে একটা গাছের নিচে আপনি আশ্রয় নিয়েছেন, সেখানে বিশ্রাম নেবেন। সাহাবী জিজ্ঞেস করছেন যে আল্লাহর উপরে ভরসা করে উঁট ছেড়ে দেব নাকি বাঁধবো নি আল্লাহর উপরে ভরসা করব, কিরকম মনে হয়? আল্লাহর ভরসা, আল্লাহ যদি চাই তো আমার উঁট কোথাও যাবে না, তাই না? না, কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উঠকে বাঁধো, তার উপরে আল্লাহর উপর ভরসা করো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। ঠিক এটাই হচ্ছে নিয়ম, যে আপনি তদবির গ্রহণ করবেন আল্লাহর উপর ভরসা করার সাথে সাথে, ঠিক ঠিক মতো তদবির গ্রহণ করবেন, নচেত আপনার ভরসা মিথ্যা হবে। তাহলে তিনটে শর্ত মনে থাকবে, আল্লাহর উপর ভরসা, শেষ শর্তটা কি হল, যে আপনি ভরসা করার সাথে সাথে তদবির গ্রহণ করবেন। তদবিরের মানে, তদবির গ্রহণ করা ভরসার প্রতিকূল নয়। হযরত তোমার শুনলেন, ইয়ামান থেকে কিছু লোক এসেছে হজ করতে, তারা নাকি মুতাওয়াক্কিলিন, মুতাওয়াক্কিলিন মানে আল্লাহর উপর ভরসাকারী, তারা সঙ্গে কিছু নিয়ে আসেনি, অথচ আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। তাযাওয়াদু মানে কি? পাথেয় সংগ্রহ করো, হজ করতে যাবে তো পাথেয় সংগ্রহ করো। ওরা বলছে না, আমরা মুতাওয়াক্কিলিন আল্লাহ। হযরত তোমার শুনে বললেন, ওরা মুতাওয়াক্কিলিন নয়, ওরা হচ্ছে মুতাআকিলিন। তার মানে কি মুতাআকিলিন মানে? তার মানে লোকের কাছে ভিক্ষা করে খাবে, তাই না? যখন দরকার হবে ভিক্ষা পাবে, কিংবা সেই জায়গাতে যাবে যেখানে কিছু পাবে, যদি আল্লাহর উপরে ভরসাকারী হয়। আল্লাহ কি সরাসরি আসমান থেকে মান্না সালওয়ার আদর করবেন নাকি? নিশ্চয়ই মানুষের মাধ্যমে তাদের রুজি পাবে। এরা মুতাওয়াক্কিলিন নয়, এরা হচ্ছে মুতাআকিলিন, এরা হচ্ছে খানেওয়ালার দল, লোকের খাঁচে খেয়ে বেড়াবে। সুতরাং কি করতে হবে? তাযাওয়াদু, তোমরা সঙ্গে পাথেয় সংগ্রহ করে তারপরে তোমরা বের হও, তারপরে আল্লাহর উপরে, তারপরেও না সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে ভরসা করো। মোট কথা, তৃতীয় শর্ত হল যে আপনি তদবির করবেন আল্লাহর উপরে ভরসা রাখার সাথে সাথে তদবির করবেন। খবরদার, আল্লাহর উপরে ভরসা করে আপনি চুপ করে বসে থাকবেন না। একটা গল্প মনে আছে, ওই যে নদীতে ডুবে গেছিল একজন, এক অমুসলিম নদীতে ডুবে গেছিল, বলছে ভগবান তরাও, তো ভগবান বলছে হাত পা তো নড়াও, হাত পা গুটিয়ে বলছে ভগবান তরাও। আরে ভাই, কমসে কম হাত পা নড়াও তবে না, তুমি সাঁতারটা তো কাটো, আর সাঁতার না কেটেই বাস গা এলিয়ে দিলে ভগবান কি করে তরাবে? মোট কথা, ভগবানের উপরে যদি ভরসা থাকে, আল্লাহর উপরে, আমাদের আল্লাহর কথা, আল্লাহর উপরে ভরসা রাখার সাথে সাথে আপনাকে কি করতে হবে? বাঁচার চেষ্টা করতে হবে, তবে না আল্লাহ বাঁচাবেন। আপনাকে ওসিলা অবলম্বন করতে হবে, মাধ্যম অবলম্বন করতে হবে, আর এটা তাওয়াক্কুলের বিপরীত নয়। তাহলে বলা বোঝা গেল কি বৈধ ওসিলা ব্যবহার করা, তাহলে কি অবৈধ ওসিলা? না, অবৈধ ওসিলা না, অবৈধ ওসিলা ব্যবহার করা যাবে না। ভরসা হল তিন প্রকার। প্রথম নম্বর ভরসা হল একমাত্র শরীকবিহীন আল্লাহর উপর ভরসা রাখা, এটা কি ইবাদত। সেই ভরসায় কাউকে শরীক করা যাবে না। আর দু নম্বর ভরসা হল শিরিক, গাইরুল্লাহর উপর এমন বিষয়ে ভরসা রাখা যা মহান আল্লাহর বৈশিষ্ট্য। জান্নাত জাহান্নাম কে দেবে, আল্লাহ ছাড়া কেউ আছে? আপনি আল্লাহর নবীর উপরে ভরসা রাখলেন, তাই না? যদি আল্লাহর নবীর কোন সন্তান কিংবা আল্লাহর নবীর বংশের কোন সন্তান বলে যে আমার বংশের হচ্ছে নবী, আমি জান্নাতে যাব, আমাকে নবী টেনে জান্নাতে ভরবেন, এটা ঠিক? এই ভরসা করা ঠিক? এতে এটা কি হবে? শিরিক হবে, তাই না? শিরিক তো হবেই। আর নবীর হাতে ক্ষমতা আছে কাউকে জান্নাতে দেবেন, কাউকে জাহান্নামে দেবেন, অথবা জাহান্নাম থেকে রক্ষা করবেন? নিজের মা, নিজের বাপ, নিজের ছেলে কিংবা নিজের স্ত্রীকে জাহান্নাম থেকে রক্ষা করার নবীদের ক্ষমতা আছে? আত্মীয়তা থাকা সত্ত্বেও, রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও যদি নবীরা নিজেদের আত্মীয়দেরকে রক্ষা করতে না পারেন, তাহলে যার সঙ্গে আপনার আত্মীয়তা নেই, যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই, খালি নজর নেওয়াজের সম্পর্ক আছে, দু চার টাকার বিনিময়ে, পাঁচশো টাকা কি দুশো টাকা টাকা দিয়ে নজর নিয়াজ করে আপনি বায়াত করে সম্পর্ক কায়েম করে নিয়েছেন এবং তার উপরে ভরসা রাখছেন কিয়ামতের দিনে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তাই না? এ ভরসা কি ভরসা হলো? নবীর উপরে যদি ভরসা না রাখা চলে, তাহলে নবীর থেকে নিচু মানের যারা তাদের উপর ভরসা রাখা যাবে কোন ক্রমেই না। আর যাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে, আপনার আব্বা যদি বিশাল বড় আলেম হন, আপনি যদি আব্বার আব্বাজানের উপরে ভরসা রাখেন, আমার আব্বাজান বড় আলেম, তিনি কেয়ামতের দিনে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবেন, ভরসা রাখা যাবে? মোটেই না। অমক মূর্তির কাছে আগে আগে ওই যে মক্কার কাফেররা, কুরাইশরা, মুশরিকরা, পৌত্তলিকরা যে মূর্তি পূজা করত, কি কারণে মূর্তি পূজা করত? তারা মূর্তি পূজা করত, তারা জানত যে এরা আল্লাহ নয়, ঠিক না? বল জানত যে এরা আল্লাহ নয়, আল্লাহ একজন আছেন, কিন্তু তারা এটা মনে করত যে হা ওলাই সুফা আ ওনা ইন্দাল্লাহ, ওরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য দান করবে, এই রকম ভরসা তাদের উপরে রাখত বলেই তাদের পূজা করত। নম নম নম বিভিন্ন যে নিয়ম ছিল সে যুগে পূজা করত, ভরসা ছিল তাদের উপরে। আমরাও যদি কারো উপরে ভরসা করি আর কোন বাবাকে বাবার পূজা দিতে থাকি, নজর নিয়াজ, ফসলের সময় ফসল, গাছের পেয়ারাটা প্রথম পেয়ারা ধরেছে, প্রথম পেয়ারাটা হুজুরে খা, হুজুরে খাবে, তাই না? মাঠে আপনার কি বলে বৃত্তিকে কি বলে, তরমুজ, বহু তরমুজের ফসল, প্রথম ফসলটা কে খাবে? হুজুরের বাড়ি যাবে। এইভাবে প্রথম ধান আমাদের দেশে নবান্ন বলে, নবান্ন করে, আপনাদের দেশে নবান্ন করে, নতুন অন্ন, নবান্ন, নব অন্ন, এই নবান্ন কোথায় যাবে? প্রথমে হুজুরের বাড়ি যাবে। এইভাবে যদি আপনি ভরসা রাখেন, কেন ভরসা রাখছেন, কেন করছেন এটা? যেহেতু হুজুরকে সন্তুষ্ট করতে পারলে আমি কেয়ামতে পার পাব, আল্লাহর নৈকট্য পাব। এমন ভরসা করা শিরিক, এমন ভরসা করলে পরে আপনি মুশরিক হয়ে যাবেন, অথবা ওসিলা ও কার্যকারণের উপর আংশিক অথবা পরিপূর্ণ ভরসা রাখা, আপনি যে ওসিলা গ্রহণ করছেন তার উপরও ভরসা করা যাবে না। আপনার চাকরির উপরে ভরসা করা যাবে না, আপনার টাকা আছে সে টাকার উপরে আপনার জীবন চলে যাবে, খালাস, নিশ্চিন্ত হয়ে গেলেন, আরে ব্যাংকে টাকা আছে, আরে ব্যাংকে টাকা তোর কদিন, ব্যাংকের টাকা তো কালকে খালি হতে পারে, তাই না? এইভাবে যারা যে বললাম আরাফাতের মাঠে আরাফাতের ময়দানে একজনকে বললাম ভাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও, এটা চাওয়ার সময় বলছে কি চাইবো, পাঁচতলা বিল্ডিং আছে, পাঁচখানা গাড়ি আছে, এ আছে, সে আছে, আবার কি দরকার আছে? মাশা আল্লাহ, আর কিছু দরকার নেই? আরে পাঁচ সাতখানা গাড়ি থাকলেও, পাঁচ সাত কোটি টাকা ব্যাংকে থাকলেও মানুষ মনে শান্তি পায় না, ঠিক না? বল, আর তুমি শান্তি পেয়েছো? আজকে শান্তি আছে, কাল থাকবে কিনা জানো? তা আমি বললাম যে এই গাড়ি, এই বাড়ি থাকবে তো আগামীতে? বলে সেটা আল্লাহ জানে। তা আল্লাহ জানে বলে তুমি জানো না, তা সেটা আল্লাহর কাছে চেয়ে নাও, যেন তোমার থাকে, নিরাপত্তা চাও আল্লাহর কাছে। কবরের আজাব থেকে পানাহ চেয়েছ? বলতে সেটাও আল্লাহ জানে। তাহলে কবরের আজাব থেকে আগে থেকে পানাহ চাও, তুমি জানে যে আল্লাহই জানে, তো আল্লাহর কাছে চেয়ে নাও কমসে কম। নিজের জমির উপরে, সম্পত্তির উপরে, নিজের বাড়ির উপরে, নিজের গাড়ির উপরে, নিজের চাকরির উপরে, নিজের ব্যাংক ব্যালেন্সের উপরে ভরসা যদি করে থাকো, জেনে রাখো এটা আজ আছে কাল নেই। আমাদের দেশের লোক, সাধারণ লোকেরা বলে টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে ভাই কালকে নেই। হাতের ময়লা বুঝেন তো, হাতের ময়লা এই যে হাতে আসছে, আবার গিয়ে সাবান দিয়ে ধুয়ে দেবেন, পানি দিয়ে ধুয়ে দেবেন, খালাস, আবার আসবে, আবার জমবে, আবার যাবে। একটা অপারেশন করতে মানুষের টাকা থাকে না, জমি বিক্রি করতে হয়, ঠিক না? বল কই টাকা একটা অপারেশন করতে? আপনার লক্ষ টাকা, দেড় লক্ষ টাকা, দু লক্ষ টাকা খরচ, পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, আর তুমি খুঁজছিলে যে আমার ব্যাংক ব্যালেন্স আছে, খালাস, আমার দরকার নেই, টাকার উপরে ভরসা ছিল, কিন্তু সেই ভরসা স্থায়ী নয়। এই জন্য কোন ওসিলার উপরে ভরসা করা যাবে না, ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে অবশ্য ওসিলা অবলম্বন করতে হবে। তিন নম্বর একটা ভরসা আছে, সেটা বৈধ। কিরকম? আপনার পক্ষ থেকে কোনো কাজ করতে কাউকে প্রতিনিধি বানিয়ে তার উপর নির্ভর করা, যে কাজ করার সাধ্য তার আছে। আমরা আগেই বলেছিলাম যে এমন কাজে ভরসা করা যে কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। হ্যাঁ, কেউ করতে পারে না। আপনি বারবার হুজুরের কাছে যাচ্ছেন, হুজুর আমার একটা সন্তানের দরকার, ঠিক আছে, আর পরিপূর্ণ ভরসা, আমার বাবা হুজুর এত বুজুর্গ, উনি ঠিক ওনার কাছে গেলে ওনার কাছে খাসি ক্ষীর পেশ করলেই খালাস, সন্তান হবে, এমন ভরসা। এটা কার কার কাজ? এটা সন্তান দান করা কার কাজ? এই কাজে আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা করা যাবে? ডাক্তারের উপরে ভরসা করা যাবে না, আল্লাহর উপরে করতে হবে। কিন্তু যদি এমন কাজের ভরসা আপনি করেন, এখানে পার্থক্য আছে, যে যে কাজ আল্লাহ ছাড়া অন্য কেউ পারে না, কিন্তু যদি কেউ পারে তাহলে তার উপরে ভরসা করা যাবে, এটা বৈধ, ঠিক আছে। ডাক্তারের একজন আপনার এ হয়েছে, হাত ভেঙে গেছে, হাতটা ভেঙে গেছে, হাতটা ভেঙে গেছে, বলে এক কাজ করো, ওই যে যাকে তাকে দেখাও না, অমুক ডাক্তারের কাছে যাও। আপনি ভরসা নিয়ে সেই ডাক্তারের কাছে গেলেন, যায় না যায়? হাড্ডি লাগানো, জোড়া লাগানোর মালিক কে? আল্লাহ। কিন্তু ডাক্তার পারবে, তাই না? যার ক্ষমতা আছে, যেভাবে ক্ষমতা আছে, তার যতটুকু ক্ষমতা আছে করবে। এই যেমন আমরা উকিল ধরি, কেস জেতার জন্য উকিল ধরি, এই উকিল ধরা কি জায়েজ? কারণ এ কোর্টে দেশের আইন অনুযায়ী সে বিচার করে আমার কেস লড়তে পারবে। কিন্তু যদি ওই উকিল ধরতে যান যে উকিল কাল কেয়ামতে আপনাকে পার করে দেবে, ক্ষমতা আছে এ উকিলের? এ ক্ষমতা আছে? এ আইন পড়েছে, কিন্তু উকিলের আইন, হ্যাঁ, ও উকিল কি সেই ক্ষমতা রাখে যে আল্লাহর আইন পড়ে আল্লাহর কাছে? নাকি আল্লাহ সেরকম আইন ব্যবস্থা আছে যে উকিলের কাছ থেকে শুনবেন না, আল্লাহ ডাইরেক্ট শুনবেন আপনার কাছ থেকে? আপনি অপরাধী, আপনার কাছ থেকে ডাইরেক্ট শোনা হবে। আপনি যদি বোবা হন, কথা বলতে নাও পারেন, আপনার অন্তর্যামী তিনি হচ্ছেন, অন্তর্যামী আপনার অন্তরের খবর তিনি বুঝে নেবেন, দরকার নেই কোনো উকিলের। মোট কথা, এই হচ্ছে বৈধ, যে বৈধ ভরসা সেই কাজে, যে কাজ আল্লাহ ছাড়া অন্য পারবে সেই কাজে ভরসা রাখা বৈধ। তাওয়াক্কুল ও তাওকিলের মাঝে পার্থক্য। তাওয়াক্কুল, ভরসা করা হল অন্তরের গুপ্ত কর্ম, আর তাওকিল হল বাহ্যিক কর্ম। কিরকম কথা? আপনি ভরসা করছেন, এই ভরসার খবর আপনি কার উপরে ভরসা করছেন? এটা কি আপনি বাড়ি থেকে কাউকে বলতে পারবেন যে কার উপরে ভরসা করছেন? কিন্তু তাওকিল যখন করছেন, কাউকে উকিল বানাচ্ছেন, তখন তো লোকে দেখতেই পাবে যে আপনি, হ্যাঁ, একজনকে আমিন বলে একজন উকিল আছে, তাকে আপনি ধরেছেন, তাকে টাকা পয়সা দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন, সে আপনার কেস চালাবে, এটা হচ্ছে বাহ্যিক কর্ম। কিন্তু ভরসা করাটা কিসের কর্ম? আন্তরিক কর্ম বা অন্তরের কর্ম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। এটা আসলে হচ্ছে কার কথা? কার কথা এটা? এটা তো কোরআনে আছে, আল্লাহর বাণী, কিন্তু কথাটা কার? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, এটা মুসা নবীর কথা। মুসা যখন তার জাতিকে বললেন যে মুসা, এ বানি ইসরাইল, তোমাদেরকে আল্লাহ তাআলা সারা বিশ্বের উপরে প্রাধান্য দিয়েছেন, তোমাদেরকে বাদশা বানিয়েছেন, তোমাদের মধ্যে আম্বিয়া পাঠিয়েছেন, হ্যাঁ, অতএব ইয়া কওম ইদখুলু আরদাল মুকাদ্দাসাতাল লাতি কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। চলো, আরদে মুকাদ্দাসা মানে পবিত্র শহর কি? জেরুজালেম। এখানে প্রবেশ করো, এখানে প্রবেশ করো, আল্লাহ তাআলার হুকুম। এই এই এই জমিন তোমাদের নামে লেখা হয়েছে, এই জন্য আজকাল বর্তমানে ইসরায়েলরা দাবি করছে না যে এই জমিন আমাদের নামে লেখা আছে। ইহুদিরা দাবি করছে যে আমাদের লেখা আছে, লেখা আছে সেই যুগের, মানে বানি ইসরায়েলের জন্য, ইহুদিদের জন্য না, ইহুদি হচ্ছে পরবর্তী ধর্ম, কিন্তু বানি ইসরায়েল তার মানে সেই যুগের মুসলমানদের জন্য। অতএব কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য সেই জমিন লিখে দেওয়া হয়েছে। মুসা নবী বললেন, চলো ঢোকো। তখন বলল, কালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, কালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, সর্বনাশ, সেখানে বিশাল প্রতাপশালী জাতি আছে, আমরা সেখানে ঢুকবো না, আমরা সেখানে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল। ওয়াইন্না লান্নাত খুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা বের না হওয়া পর্যন্ত আমরা সে শহরে যাব না। মূসা তখন কালা রাজুলানি মিনাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, ওদের মধ্যে দুজন ভালো লোক ছিল তাই না? কালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, তারা আল্লাহকে ভয় করত, তাদের মধ্যে ছিল, তারা আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেছিলেন বা ইনাম দিয়েছিলেন। তারা বলল, এক কাজ করো হে জাতি, তোমরা আলাইহিম আদখুলু বাব, তোমরা দরজা প্রবেশ করো, দরজা প্রবেশ করো। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিন। মূসা নবীর এই যে কওমের মধ্যে দুটো লোক, এই দুটো লোকের মুখ দিয়ে এই কথা বলা হয়েছিল যে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরই ভরসা করো যদি তোমরা মুমিন হও। তবুও জাতি কি জানো, জানেন তো ইহুদি জাতি কেমন, তারা কি বলল জানেন? কালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এ কথা বলা সত্ত্বেও যে আল্লাহর উপরে ভরসা করো, তারা বলল, মূসা আমরা ওখানে প্রবেশ করব না, কখনোই প্রবেশ করব না, তুমি যাও, তোমার রব প্রতিপালক যাক, মানে আল্লাহ যাক, না যুদ্ধ করুক, যুদ্ধ করতে আমরা না, যুদ্ধ করতে ভয় খাচ্ছিল, ভরসা দেওয়া হলো ভরসা করো তারপর যাও, তোমরা ফাইজা দেখাল তুমু হু ফাইন্নাকুম গালিবুন, বলা হলো যে তোমরা যখনই প্রবেশ করবে তোমরাই জয়ী হবে, আল্লাহর উপরে ভরসা করো, তাও মানল না, বলছে এক কাজ করো মূসা তুমি যাও বা তোমার আল্লাহ যা আগ্নে যুদ্ধ করুক, আমরা ইন্না হাওনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। কালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, পেরেশান হয়ে গেলেন মূসা, আল্লাহকে বলেন, আল্লাহ গো আমি আমার নিজের শরীর আর আমার ভাই ছাড়া কারো মালিক নই, এই জাতির মালিক আমি নই, এসবের মনের মালিক কে তুমি, এদের মালিক আমি নই, এদেরকে আমি কন্ট্রোল করতে পারছি না, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, অতএব এদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য নির্বাচন করে দাও, মানে খালাস, মানে এদের সঙ্গে আমার চলবে না। কালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা, খালাস আল্লাহ তাআলা দিলেন তাদের উপরে সেই তিহ ময়দানে, তিহ যেখানে সেখানে তারা চল্লিশ বছর অন্ধভাবে কি করেছিল, হ্যাঁ ঘুরে বেরিয়েছিল, আল্লাহ তালার পক্ষ থেকে আজাব এল। যাই হোক, কথা হলো কি, আল্লাহর কথা শুনল না, নবীর কথা শুনল না, আল্লাহর উপরে ভরসা করো তাও মানল না, শেষকালে বলল আল্লাহকে পাঠা যুদ্ধ করতে, আল্লাহ মুস্তাহ। এরই বিপরীত আমার নবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, যদি আপনি চান আমরা আল্লাহর উপর ভরসা করি, যদি আপনি চান এই সমুদ্রে আপনি ঝাঁপ দেবেন তো আমাদের আপনার পেছনে পেছনে ঝাঁপ দিতে আমাদের কেউ বাকি থাকবে না, যদি আপনি চান চলে যান এই পৃথিবীর শেষ প্রান্তে, বারকুল গিমাত বলে এক জায়গা আছে, সেখান পর্যন্ত যদি আপনি যান আমরা আপনার পেছনে পেছনে যাব। আর আমরা সেই কথা বলবো না যে কথা মুসার কওম মুসাকে বলেছিল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে তুমি যাও তোমার আল্লাহ যাক না যুদ্ধ করো, বরং আমরা এটা বলবো যে আল্লাহ রাসূল আপনি চলুন আপনার সাথে, আপনার সাথে আমরা আছি, আপনার সাথে আমরা লড়াই করব। এ হল আমার নবীর উম্মতের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাথী সঙ্গীদের কথা, ভরসা, আল্লাহর উপরে ভরসা থাকলে কোন সমস্যা হবে না। এই জন্য বলছিলাম প্রথম ভরসা কার করতে হবে, শেষ ভরসা কার করতে হবে, আল্লাহ। যার কেউ নেই সে কার ভরসা করবে, যার সবাই আছে তার কার ভরসা করবে, যার কিছুই নেই সে কার উপরে ভরসা করবে, যার সব কিছু আছে সে কার উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করবে। ওসিলার উপরে ভরসা করলে সে ওসিলা অনেক সময়ে কাজ দেয় না, এজন্য তার উপরে ভরসা করে লাভ নেই, একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহই হচ্ছেন ওয়া নিম হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। ওয়াকিল আপনার কে ভালো, যার জন্য বললেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওকিল হওয়ার জন্য কে যথেষ্ট, আল্লাহর জন্য আল্লাহই যথেষ্ট। ফাত্তাখিজুহু ওয়াকিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ওমা বাইন ওলাবুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিজুহু ওয়াকিলা, তার মানে পূর্ব পশ্চিমের রব তাকেই তোমরা ওকিল বানাও, ওকিল ধরো, আর বলো হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, যে আমাদের জন্য কে যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, আর তিনিই হচ্ছেন উত্তম উকিল, তার থেকে উত্তম উকিল কেউ হতে পারবে না। সুতরাং শেষ কথা আমাদের আমরা বলি হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমাদের দুশ্মনদের বিরুদ্ধে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমাদের বিরোধীদের বিরুদ্ধে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আর এই কথা বলেছিলেন তখনই যখন লোকেরা শত্রুরা আল্লাহ নবীকে নিশ্চিহ্ন করার জন্য এসেছিল, লোকে বলেছিল যে কাল ইন্নাস কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, লোকেরা তোমাদের বিরুদ্ধে জমায়েত হয়েছে, ভয় করো ভয় করো। তখন তারা কি বলে, কালু ফাজাদাহুম ঈমানাও ওয়া কালু হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। অতএব আমাদের বিরুদ্ধে যে শত্রুরা জমায়েত হয়েছে সারা বিশ্ব থেকে, তারা একতাবদ্ধ হয়ে চেষ্টা করছে মুসলিমকে নিধন করার জন্য, মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার জন্য, বিশেষ করে যারা আসল মুসলিম, খাঁটি মুসলিম, সেই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য বহু নামধারী মুসলিমও উঠে পড়ে লেগেছে। আমরা তাদের বিরুদ্ধে বলি হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।